شاہروں منشیوں نائتو حفظ الرحمن ڈھاکہ کے ارشد کے آسن نگل کی لبن میں آسن جو کتاب میں کتاب قدری کرنا اکثر ابھی ممکن سے ذرے قوم کر رو سوچو تھے بل مراد بل محسوس جیسے کہ مراد جن پر تو محسوس ہے تھا مطالعہ میں جیسے مطالعہ آتے ہیں مطالعہ تھی کب دوسرے کی تلے کول ویشا دوئی سے نا وہاں کول کو ویشا دائی سے نہیں کہا کول ویشا دائی کا کی شرط تو نہ ہوتے প্রত্যেকটা শব্দ মেশে অনেকেই করবে তফসিল করে কল দিবে এখন বলতেছেন পছন্দ করছে خاص نہ شبد پور بجنی ہمارے ہمارے سوائے سب کی

ইমাম সাহেব এবং সাহেবের মধ্যে যে একটা মূল একটা সম্পাদন করার জন্য কোন ব্যক্তিকে দায়িত্ব দিলে তুমি মতকে যাকে দায়িত্ব দেবে এই কাজ থেকে যদি তাকে অপসারণ হবে না দুটোর পর্যন্ত সাহেবের যে সত্য এই সত্য না পাওয়া খবরদাতার মধ্যে সাহেবের সত্য যদি পাওয়া যায় ওকে কি হবে বাহাদুর কি বলেন যে কোনো ব্যক্তির খবর দিলে সে মাছ হবে দেবেন আমি কোথায় পূর্বে উল্লেখ করেছি কোন কিতাবের মধ্যে কোন ব্যক্তি খবর দিল তোমার স্বামী তোমাকে তালাকের গবর দুজন হইতে হবে পুরুষ একজন মহিলা দুজন মহিলা একজন পুরুষ হইতে হবে অত আদির হোক হইতে হবে এটা কোনো প্রয়োজন নাই বখালাব মুখে বাবু ডবল খবর দেওয়া যায় এখন দেবো দুজন হইতে হবে সাহেবের যে সত্য সত্যি প্রয়োজন নাই কইলে বোঝাতে কি খবর হইল সে যদি এখতিয়ার করে ইচ্ছা ইচ্ছা তার এলজাম আছে আর স্বামী তাকে কইছে যে তোমাকে তালাক দেওয়ার ক্ষমতা প্রদান করতে আমার যে ইচ্ছা করে নিজের নকশাকে তালাক দিতে পারে নাও দিতে পারে যে তার যদি কোনো এলজাম আছে যে তালাক দিতে হবে যে জরুরি আর বুঝিনি লাই যাবি এলজাম উসকে আন্দার এলজাম হুকুম নিয়ে যেন অবাল মাকানা মাকানা বিভক্তের ছবি এরকম হাইসি আমি ইচ্ছা করলে সে তালাক দিতে পারে তালাক খাওয়া দিতে পারে একটা স্ত্রী তালাক দিতে পারে আর ইচ্ছা এলকামে কোনো আছে এন এলকাম তো এখন যদি খবর দেয় যে ছবি ডেবিট করে খাওয়া তাহলে কেমন অবস্থা ডেবিট করেছে হচ্ছে সুভাষ যদি এলকামে সুই জলের যে তোমার জমিনদার তোমার জমিন এমন ব্যক্তি যাতে হয়েছে মুক্তি জামান শোষণ না তার যে হক সমাজ দাবি করে এখন আমি খবর দিচ্ছি আদালত মহোৎসব যে মধ্যযুগ তলবে মহোৎসব করছে এর মধ্যে থেকে সে কি করবে চলে গেছে। সুদ আলম ভাই আমার একটা কাকে সবার কিরবেন মবিও শিয়ে মবি কার দখলে আছে ভাই হাত না দখল জমিন কে আতলে বৈঠা হ্যাঁ জমিন কে আতলে বৈঠা হ্যাঁ ভাই যদি মবি কার হাতে থাকে মুস্তারি সবল করতে গেলে এখন যদি তলবে সাত করছে তার দাবা ছিল বিবাদী কে হইতে পারে ভাই হইতে পারে কেন বিক্রেতা জমিনকে হাত অর্পণ করে দিচ্ছে মুস্তাকে নিয়ে সৌগান বিবাদী এখন ভাইয়ের না দখল আছে না মৃত্যু আছে মৃত্যু করেছে মৃত্যু নাই কার হাতে দিতে মোটাইতে তার দখল নাই তাহলে এখানে তো কার কাছে রাখবে সাদা ভাইয়ের কাছে অথবা মুস্তাকের কাছে অথবা কে মবির কাছে সুরতটা কি কেমনে তলব করবো তলবে সাদা কেমনে তার সুরত সুরাত আদি তলায় সুরত তলা ইয়া কুলা ইন্না ফলানা ইস্তারা হাদি তারা আনা সবি উহা এটা তো মনে করবো কেন তলব করলে ঠিক হইত না এবারতে রেখিদাম আর ভিতরে রেখছে আর ভিতরে বলছে এইভাবে আর তুমি কইবা যে আত্মরুহা এখন তুমি জানো আমি শোভা কি করে সাধু আল্লাহ তালিকা এটা তোমাদের কি রাখছি আছে একজন উত্তরে একজন দক্ষিণে একজন বুঝলি তার কত স্পন্দ আছে এতটুকু তার সীমানা ভয়া করতে হবে কেন মবির নাম করণ করা হইল না পেলে মালুম হইল না গাইলে মালুম হইল যে কে মোতালেবা সহি না একটু পরে কি করতেছি যদি তাখির করা হয় এতে কি হবে না অক্ষ সভা কিন্তু না হবে না এই তলবকে তাকিদ করার দ্বারা কেউ উত্তরবিহীন যদি সামনে উত্তরের কথা আছে দাদা আগে কথাই ছাপ করিলেন বাতাল বাতিল হয়ে যাবে ہوتی ہو ساکت ہوگا وہ حق کے مستقر مگر اسکار کے لیے اور حق کے مستقر کا ساکت ہونا جن جن ساکت نہ پڑے وہ وقت سری ہوں گے لیسن آپ تو سری ہو گئے کتنا پردھما ہے تمہارا بول رہے ہمیں آپ کے سب سیرے دلا রবীন্দ্র শেখ জমানের নাম বলবে অতকাল পর্যন্ত তার হককে সভা বরকলা থাকবে কামা বিসাইল হুকুম জন্য হুকুম যেরকম লেসানের জিকিরে সারা সাকাত হয় না এই হক তো লেসানের জমানের দ্বারা না বললে সাকাত হবে ওই যে ইমাম মোহাম্মদ দরের ঘরের কথা কইছে না দরের জব দিছে মাল জকির না দর ইউজ করে ওই যে কারণ গায় محمد آپ نے جو ضرور تو گائے کی صورت میں بھی ہو سکتا ہے حالانکہ تم گائے تو ہو گائے کی صورت میں آپ کا تھوڑا بات نہیں ہوگا ضرور تو গ্রহণ করতে মুস্তারি একজন হাকিম এখনো আসতেছে না মঙ্গল কাজী কেবল